দক্ষিণ পূর্ব বদরপুর ফোরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় এগারোতম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামাই কেরাম, আমার সম্মানিত মুরব্বিয়ান আজাম, আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিবের পর থেকে সালাতুল আসরের পর থেকে শুরু হয়ে অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে কোরআনে কারীম এবং হাদিস নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে অনেক গুরুত্বপূর্ণ বয়ান শোনার পরে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের শেষ পর্যায়ে এসে কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং আপনাদেরকে অত্যন্ত সবরের সাথে মনোযোগের সাথে কোরআন এবং সুন্নার কথাগুলো শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা, ইতিপূর্বে আমরা প্রত্যেকটা মাহফিলে এক একটা আয়াত কেন্দ্রিক বিষয় কেন্দ্রিক আমরা আলোচনা করার চেষ্টা করেছি। আজকে আপনাদের সামনে আমরা যে আয়াতে কারিমাটার সংক্ষিপ্ত তাফসীর করার চেষ্টা করব এটা আপনাদের সকলেরই পরিচিত একটা আয়াত, সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াত। আল্লাহ সুবহান ওয়া তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ লা ইয়াসুনাল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সূরা আত-তাহরীমের ৬ নম্বর আয়াত। এই আয়াতে কারিমাতার আলোকে আজকের আমরা দুই একটি কথাবার্তা আলোচনা করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় সম্বোধনটা করেছেন ইমানদারদেরকে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় শুধু সমস্ত মানুষকে সব আমভাবে দুনিয়ার সকল মানুষকে সম্বোধন করেছেন, আর কোন কোন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইমানদারদেরকে মুমিনদেরকে সম্বোধন করেছে। এই আয়াতে কারিমাটায় আল্লাহ রাব্বুল আলামিন আমভাবে সবাইকে সম্বোধন করেন নাই, শুধুমাত্র ইমানদারদেরকে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। হে ইমানদারেরা, যারা ইমান এনেছ, এরা কারা কথা বলেন দেখি, এরা কারা? যারা ইমান আনে এরা কারা? হ্যাঁ, মানে এরা, মানে এরা আমরা। আল্লাহ পাক এখানে ডাকটা দিয়েছেন, সম্বোধনটা করেছেন আমাদেরকে। কোরআনে কারিমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস যত জায়গায় বলছেন, মনে করব যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকেও ডাক দিছেন, সাথে সাথে দুনিয়ার সমস্ত মানুষকেও ডাক দিছেন। কিন্তু যেখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেখানে বুঝে নিব আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেন নাই, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিয়েছেন, আমাদের মতো ইমানদার ইমানওয়ালা মানুষগুলোকে ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ভালোবাসেন মহব্বত করেন কাদেরকে? ইমানদারদেরকে। ইমানদারদেরকে আল্লাহ পাক বন্ধু বানাই নিছেন। সুবহানাল্লাহ, আমরা আল্লাহর কি হই বলেন তো দেখি? আল্লাহর গোলামও আল্লাহর বন্ধুও। প্রথম পরিচয় আমরা আল্লাহর গোলাম। আল্লাহর বন্ধু হইতে হইলে গোলাম হইতে হয়, আল্লাহর বন্ধু হইতে হইলে আগে গোলাম হইতে হবে, আগে আল্লাহর বান্দা হইতে হবে। যেমন আল্লাহর যতজন নবী রাসূল পৃথিবীতে আসছেন তারা সবাই ছিলেন ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। প্রথমেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুহু, আল্লাহর গোলাম, তারপরে হয়েছেন ওয়া রাসূলুহু, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আল্লাহর গোলাম না হয়ে আল্লাহর কোন নবী রাসূল হননি। এজন্য ঈমান আনতে গেলে আগে ঈমান আনতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, তারপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ঠিক ঈমানদাররা আগে আল্লাহর গোলাম, তারপরে ঈমান আনার কারণে তারা আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছে। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন হইলেন ঈমানদারদের ওয়ালি, ঈমানদারদের বন্ধু। সুবহানাল্লাহ, তাহলে আমরা আল্লাহর কি? বন্ধু। আর আল্লাহ আমাদের কি? জি, রবও আবার আমাদের বন্ধুও। সুবহানাল্লাহ, আমাদের মালিকও আবার বন্ধুও। সুবহানাল্লাহ, মালিক যদি বন্ধু হয়ে যায়, যে মালিকের আন্ডারে কাজ করেন ওই মালিক যদি আবার আপনার বন্ধুও হয়, সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলতেছেন মালিকের যদি বন্ধু বানাইতে পারো, মালিক যদি তোমার বন্ধু হয়, তুমি যদি মালিকের বন্ধু হও, আলা ইন্না আউলিয়া আল্লাহে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার বন্ধু হয়, তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যাও, তোমার মাঝে আর আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে যদি বন্ধুত্বের সম্পর্ক কায়েম হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহসানুন, তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ, ভয় চিন্তা নাই কেন? কোথায় ভয় নাই? লা খাউফুন আলাইহিম ফিমা ইস্তাকবিলুনহু, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে জান্নাতে পৌঁছার আগ পর্যন্ত যে ভয়াবহ ঘাটিগুলো আছে, স্টেশনগুলো আছে, এই ঘাটিগুলোতে, এই স্টেশনগুলোতে কোন ধরনের ভয় নাই। সুবহানাল্লাহ, ওয়ালা হুম ইয়াহজানুন ফিমা ইয়াতরুকুনহু, দুনিয়াতে যাদেরকে রেখে গিয়েছে, নিজের স্ত্রী রেখে গিয়েছে, স্বামী রেখে গিয়েছে, ছেলে রেখে গিয়েছে, মেয়ে রেখে গিয়েছে, ধন সম্পদ রেখে গিয়েছে, কত জিনিস রেখে গিয়েছে, এগুলোর জন্য কোনো ফেরেশানি থাকবে না। সুবহানাল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, মালিকের সাথে বন্ধুত্ব কায়েম করা যায়। বন্ধুত্ব কায়েম করতে হলে কি কি জিনিস লাগে? সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াত। 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা বলছেন, 63 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি বন্ধুত্ব কায়েম করতে চাও, আমি আল্লাহর যদি বন্ধু হতে চাও তো দুইটা কাজ ঠিক মতো করতে হবে। আল্লাযীনা আমানু, প্রথম কাজ হলো তোমাকে ইমান আনতে হবে, ইমানদার হইতে হবে, ইমানওয়ালা হইতে হবে। ওয়া কানু ইয়াত্তাকুন, দ্বিতীয় কাজ হলো তোমার ভিতরে আল্লাহর তাকওয়া থাকতে হবে। সুবহানাল্লাহ, ইমান আর তাকওয়া যত বাড়াইতে পারবা, ইমানটাকে যত বিশুদ্ধ করতে পারবা, ইমানটাকে যত শিরক মুক্ত করতে পারবা, ইমানটাকে যত কুফর মুক্ত করতে পারবা, ইমানটাকে যত নেফাক মুক্ত করতে পারবা, ইমানটাকে যত সহি করতে পারবা, ততই আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তোমার বন্ধুত্ব বাড়তে থাকবে। সুবহানাল্লাহ, ওয়া কানু ইয়াত্তাকুন, তোমার তাকওয়া যত বাড়তে থাকবে, আল্লাহর ভয় যত বাড়তে থাকবে, তত আল্লাহর সাথে তোমার সাথে বন্ধুত্ব বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে যারা ইমানদার এরা আল্লাহর গোলামও আল্লাহর বন্ধুও। আচ্ছা, তাহলে আপনারা আল্লাহর ওলি কে কে আছেন? আজকের মাহফিলে আল্লাহর ওলি কে কে আছেন? একজনও নাই, আলহামদুলিল্লাহ। কয়েকজন পাওয়া গেছে? আলহামদুলিল্লাহ, অনেক পাওয়া গেছে। আমরা এতক্ষণ বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওয়ালি, আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহ আমাদের বন্ধু, আমরা আল্লাহর বন্ধু। তাহলে আমরা আল্লাহর ওলি না আমরা কি? বন্ধুর আরবি কি? ওয়ালি। আল্লাহ পাক সরাসরি বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু। কিন্তু আমরা মনে করি সমাজে কয়েকজন মানুষ আছে এরা খালি আল্লাহর ওলি, আর বাকি সব কি মানে আল্লাহর ওলি না, ওলির বাহিরে। মানে আপনি যত ইবাদত করবেন, যত আমল করবেন, যা করবেন, কিয়ামত পর্যন্ত আপনার ওলি হওয়ার সম্ভাবনা নেই। কারণ কি না, মানে সমাজ ওলি বুঝে নাই। আমাদের সমাজ, আমাদের ভাইয়েরা, আমাদের বোনেরা ওলি কি জিনিস এটাই বুঝে নাই। আরেকজন ওই ওলির বংশের মানুষ, কিন্তু দুনিয়ার খারাপ মানুষ, তাওহিদ নাই, সুন্নত নাই, আমানতদারিতা নাই, কিচ্ছু নাই, তারপরেও সে আল্লাহর ওলি। দেখবেন তাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আল্লাহর ওলি মনে করতেছে, আল্লাহর ওলি মনে করে তার পিছে পিছে ঘুরতেছে। তার কাছে নাই কোনো কোরআন সুন্নার এলেম, নাই কোনো কোরআন সুন্নার আমল, তারপরেও মানুষ তাকে আল্লাহর ওলি মনে করতেছে। কারণ সে আল্লাহর ওলির নাতি, আল্লাহর ওলির ছেলে, আল্লাহর ওলির পুতি। আরেকজন ওই বংশের না, অন্য বংশের, সাধারণ বংশের, এই লোক সারা জীবন আল্লাহর ইবাদত করলেও আল্লাহর ওলি হতে পারে না। বাংলাদেশের মানুষ তারে আল্লাহর ওলি বলে না। মনে হয় যে ওলি জিনিসটা একটা বংশের সাথে, একটা সিলসিলার সাথে, একটা জিনিসের সাথে সম্পৃক্ত। এটা সবচেয়ে বড় ভুল ধারণা। ওলিটা আল্লাহ রাব্বুল আলামিন কোন বংশের সাথে, দলের সাথে, গোত্রের সাথে সম্পৃক্ত করে দেন নাই। আল্লাহর যে কোনো বান্দা বান্দি ইমান আনলে সে আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির ইমান আর তাকওয়া যত সুন্দর হবে, ইমান আর তাকওয়া যত বৃদ্ধি পাবে, তত আল্লাহর সাথে বন্ধুত্ব তার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনে কারিমে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই কথাটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবেন তখন আপনার মনটা অনেক বড় করে ফেলবেন। আহারে, আমার বন্ধু, আমার ওয়ালি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডাক দিছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধু ডাক দিছেন, যিনি আমার একাধারে মালিক, আমার রব, আবার আমার বন্ধু, আমার ওয়ালিও। সুবহানাল্লাহ। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ও জমিনে আমার বন্ধুরা, আমার ইপথে ইমানদার বান্দা বান্দিরা, শোনো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, নিজেদেরকে বাঁচাও, ওয়াহলিকুম, তোমাদের আহালকে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে, জাহান্নামের আগুন থেকে। আল্লাহু আকবার। আমরা যখন বাবা যখন ছেলেকে খুব ভালোবাসে, মহব্বত করে, তখন বাবা ছেলেরে ডেকে বলে, বাবা শোনো, সন্ধ্যার পরে বাইরে ঘোরাফেরা করিও না, অমুক জায়গায় যাইও না, অমুক কিছু এটা করিও না, মানে যেই যেই জায়গাগুলোতে গেলে, যেই যেই কাজ করলে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমরা বাবারা মায়েরা ছেলে মেয়েদেরকে ডেকে ডেকে সতর্ক করতে থাকি, বুঝাইতে থাকি যে বাবা এটা করিও না, এটা করিও না, এটা করলে ক্ষতি হবে, এটা করলে এই দিকে যাইও না, অমুক জায়গায় যাইও না। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে ভালোবাসেন, মহব্বত করেন, এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন, শোনো, কো আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বান্দা আমি একটা জান্নাতও বানিয়ে রেখেছি, একটা জাহান্নামও বানাই রাখছি, কিন্তু জান্নাতটা তোমাদের জন্য বানাইছি, জাহান্নামটা তোমাদের জন্য বানাই নাই। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কাদের জন্য? আমাদের জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে সরাসরি বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, বান্দা তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে দৌড়াও, মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো। কিভাবে তোমার জিন্দগির গুনাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা করাই নিবা, মাফ করাই নিবা, এটার জন্য রাত দিন দৌড়াইতে থাকো, দৌড়াইতে থাকো, চেষ্টা করতে থাকো। কারণ বান্দা তোমার জীবনটা গুনার মধ্যে অতিবাহিত হচ্ছে, তুমি গুনার মধ্যে আছো, এই গুনাগুলা মাফ করানোর জন্য যেখানে যেখানে যে আমল করলে, যে কথা বললে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাগুলা মাফ করে দিবেন, ওই কাজের দিকে তুমি দৌড়াও। কোরআনে কারিমে আল্লাহ পাক অনেকগুলো কাজ করলে গুনাহ মাফ করে দিবেন আল্লাহ বলে দিছেন, যেই কাজগুলো করলে গুনাহ মাফ হয় আল্লাহ বলতেছেন, বান্দা তুমি খালি ওইগুলোর পিছনে দৌড়াও। যেমন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানাই দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে পছন্দ করো, মহব্বত করো, ইবাদত করো, ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো, সুন্নতের অনুসরণ করো, সুন্নতের অনুসরণ যদি করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পুরস্কার দিবেন। প্রথম পুরস্কারটা হলো ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহব্বত করবেন, সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কারটা হলো ওয়াইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে গুনাহ কিসে মাফ হয়? গুনাহ কিসে মাফ হয় কথা বলে না দেখি, এখানে আল্লাহ কোন কাজ করলে গুনাহ মাফ করবেন বলছেন? ইত্তেবা, আল্লাহ রাসূলের সুন্নতের ইত্তেবা করলে, সুন্নতের অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। তাহলে বান্দা সব সময় দৌড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের দিকে, বান্দা দৌড়াইতে থাকবে শুধু সুন্নতের দিকে, কারণ সুন্নতের ইত্তেবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা وَعَمِلَ عَمَلًا صَالِحًا فَأُولَئِكَ يُبَدِّلُ اللَّهُ سَيِّئَاتِهِمْ حَسَنَاتٍ وَكَانَ اللَّهُ غَفُورًا رَّحِيمًا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সালাতুল আশার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাতুল আশা আদায় করে আমি বাড়িতে আসলাম। আমার ঘরে ঢুকার পরে আমি দেখি বাহিরে দরজা দিয়ে কে যেন খটখট করে আওয়াজ করে। আমি ঘরের ভিতরে ঢুকে কয়েক রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়েছিলাম, এমন সময় দেখি বাহিরে দরজা দিয়ে কে যেন আমাকে ডাকে, দরজার কড়া নাড়তেছে। আমি সালাত থেকে সালাম ফিরাই, দরজা খুলে দেখলাম এক মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা আমাকে বলতেছে, আবু হুরায়রা, আমি আজকে সকাল থেকে তোমার জন্য অপেক্ষা করতেছি। আমি জানি তুমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দীর্ঘ সময় ধরে থাকো, তুমি একজন আসহাবে সফফার সদস্য, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দীন শেখার উদ্দেশ্যে, হাদিস শোনার উদ্দেশ্যে তোমার জীবনটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াকফ করে দিছো, সার্বক্ষণিক তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকো, তোমার কাছ থেকে আমার একটা মাসালা জানা দরকার। মাসালাটা হলো, আমি যে মহিলা, আমি কিন্তু কোনো ভালো মহিলা না, আমি সারাটা জীবন বিভিন্ন ধরনের জেনা, বেবিচার, অশ্লীলতা, এমনকি জেনার ব্যবসা বাণিজ্য করে আমার জীবন আমি অতিবাহিত করেছি, এমনকি এমন পর্যায়ে গিয়েছি আমার অবৈধ সন্তানও জন্মগ্রহণ করেছে। আমি এখন তোমার কাছে জানতে চাই, এত বড় গুনাহ, এত বড় অপরাধ আমি করে ফেলেছি, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার এই গুনাহগুলো মাফ করবেন কিনা? আমার তো মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এত বড় গুনাহ মাফ করবে না। আমার এই গুনাহগুলো থেকে মাফ পাওয়ার মাধ্যম কি, ক্ষমা পাওয়ার মাধ্যম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে দিলেন, না, কোনোদিন সম্ভব না, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই জাতীয় কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না। মহিলা চিৎকার দিয়ে হাউমা করে কাঁদতেছে, আহারে আল্লাহ বুঝি আমার এই শরীরকে জাহান্নামের জন্য বানাইছেন, আমি বুঝি জাহান্নামে যেতে হবে, আমার এই শরীর বুঝি জাহান্নামের আগুনে জ্বলবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই মাসালা লিখে রেখেছেন, কালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করবেন। পরের দিন গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে এক মহিলা এসেছে, মহিলা বলতেছে এরকম এরকম অপরাধ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন কি এই গুনাহগুলো মাফ করবেন কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার পরে বললেন, আবু হুরায়রা, তুমি কি সূরা আল ফুরকানের এই আয়াতটা পড়ো নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কোন ব্যক্তি কোন গুনাহ করার পরে, কোন কবিরা গুনাহ করে ফেলেছে, আল্লাহর কোন নাফরমানি করে ফেলেছে, এর পরে এসে যদি সে তাওবা করে, খালেস ভাবে তাওবা করে, ঈমান আনে, আমলে সালেহ করে, ফা উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো মাফ করে তো দিবেনই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগুলোকে আবার নেকিতেও রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ, খালি গুনাহ মাফ করবেন না, মাফ করার পরে ওই গুনাহগুলোকে আল্লাহ পাক নেকিতে পরিবর্তন করে দিবেন, চেঞ্জ করে দিবেন। সুবহানাল্লাহ, কারণ কি, এত বড় কাজ করবেন কেন? ওয়া কানাল্লাহু গাফুরার রাহিমা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এত মহা ক্ষমাশীল, এত মহা রহমশীল, যেই ক্ষমার কারণে, যেই রহমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে, গুনাহগুলোকে আবার নেকিতে রূপান্তর করে দেন। সুবহানাল্লাহ, তাহলে এখানে আমরা দেখতে পাই, তাওবা করলে গুনাহ মাফ হয়, ঈমান আনলে গুনাহ মাফ হয়, আমলে সালেহ করলে গুনাহ মাফ হয়, ইস্তিগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন। ইস্তিগফার করলে আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। ইস্তিগফার মানে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করলে, ক্ষমা চাইলে। তওবার একটা বিশেষ অংশ হইল ইস্তিগফার। যত বেশি ইস্তিগফার করব, আম্বিয়া আলাইহিমুসসালাম তাদের কাউমদেরকে বলতেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারাহ। আমার উম্মতরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করো, কারণ আল্লাহ পাক ইস্তিগফারকে খুব বেশি বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইস্তিগফার করলে আল্লাহ পাক ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক গুনাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দিনের মধ্যে 70 বারের অধিক, আরেক হাদিসে বলছেন 100 বারের অধিক আমি আল্লাহর কাছে তাওবা এবং ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরু ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। দুনিয়ার মানুষ বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করো, কারণ আমি নবীও দিনের মধ্যে 70 বারের বেশি তওবা ইস্তিগফার করি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ নাই, তারপরেও ডেলি 70 বার 100 বার তওবা ইস্তিগফার করেন। কারণ কি? আল্লাহ পাক এগুলোর দ্বারা গুনাহ মাফ করেন। কিভাবে ইস্তিগফার করবেন? প্রত্যেক ফরজ নামাজের যখন সালাম ফিরানো হবে, ইমাম সাহেব যখন সালাম ফিরাবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি ইস্তিগফার করবেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আবার বাড়াইতে যাবেন না, অনেকে এটার তখন মাথায় হাত দি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি পণ্ডিতি করলে সওয়াব হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি বুঝলে, বেশি পণ্ডিতি করলে আমও যায় সালাও যায়। এই জন্য এখানে আর বাড়ানো যাবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাস ইস্তিগফার করে নিলেন সালাম ফিরানোর পরে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, কোন সূরা? সূরা আন-নাসর। আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, হামদের সাথে তোমার রবের তাসবিহ আদায় করো। কোরআনে কারীমের যত জায়গায় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, মুফাসসিরিনে কেরাম বলেন এটার অর্থ হইল সালাত নামাজ। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা এটার অর্থ হইল নামাজ, কারণ নামাজটা শুরু হয় সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা দিয়ে, সুবহানাকা তাসবিহ দিয়ে শুরু হয়। প্রথম কোরআন তেলাওয়াত শুরু হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হাম দিয়ে শুরু হয়। এজন্য কোরআনে কারিমে যত জায়গায় আসবে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তোমার রবের হামদের সাথে তাসবিহ আদায় করো, তার অর্থ সালাত আদায় করো। আল্লাহ পাক বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, সালাত আদায় করো বান্দা, ওয়াস্তাগফির, এরপরে ইস্তিগফার করো। সালাত শেষ হবে সালাতের সাথে ইস্তিগফার করো। এই জন্য সালাত ফরজ, সালাত শেষ হওয়ার সাথে সাথে ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আবার মাথায় হাত দিবেন না যে আহারে কি করে ফেললাম। আফসোস করে মানুষ, যখন আফসোস করে তখন না মাথায় হাত দে। আমাদের দেশে দেখা যায় সালাম ফিরে কিছু মানুষ মাথায় হাত দে, আহারে নামাজটা সুন্নত অনুযায়ী পড়ার দরকার ছিল, সুন্নত অনুযায়ী তো পড়ি নাই, বেদাত করে ফেলছে, এই জন্য মাথায় হাত দেয়, আফসোস করে মনে হয়। না হোক মাথায় হাত দেওয়ার দরকারটা কি? আমি সালাম ফিরেছি বাস, আলহামদুলিল্লাহ, খুশির খবর, আল্লাহ পাক আমাকে সালাতটা আদায় করার তৌফিক দিয়েছেন। এরপর আমি আল্লাহর কাছে শুকর আদায় করে ইস্তিগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবসময় সকাল বিকাল চলতে ফিরতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। শুধু এটা একটা আল্লাহর জিকির। এই আল্লাহর জিকিরের সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করেন। তারপরে আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। এটা সকাল বিকাল চলতে ফিরতে হাঁটতে ইস্তিগফার। সবচেয়ে বড় ইস্তিগফার হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ইস্তিগফারের লিডার, ইস্তিগফারের নেতা, বড় ইস্তিগফার যেটা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিমাতিকা আলাইয়া وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ سُبْحَانَ اللَّهِ এটার নাম হলো কি? সাইয়্যিদুল ইস্তিগফার। এরকম অসংখ্য আমলের মাধ্যমে আল্লাহ পাক গুনাহ মাফের কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন ইয়াগফির লাকুম যুনুবাকুম। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ পাক ইমানদারদেরকে ডেকে বলছেন, তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাই দিব যেটা জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে তোমাদের মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করবা। করলে কি হবে? প্রথম পুরস্কার ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে বান্দা দৌড়াও। তোমাদের রব যেই যে কাজ করলে, যেই যে আমল করলে গুনাহ মাফ করেন, এরকম মাগফিরাতের আমলগুলোর দিকে দৌড়াও। وَجَنَّتِنْ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ, ওই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাতের প্রস্থটা আসমান জমিনের মত। সুবহানাল্লাহ। আসমান জমিনের মত যেই জান্নাতের প্রস্থ দৈর্ঘ্য না, শুধু প্রস্থটাই হলো আসমান এবং জমিন সমূহের মত। সুবহানাল্লাহ। অর্থাৎ বিশাল আকারের জান্নাত, সেই জান্নাত পাওয়ার জন্য দৌড়াও। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাতটা বানানো হয়েছে মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। আমরা মুত্তাকিন না কি? আপনারা মুত্তাকিন না? জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বানায় রেখেছেন, মুত্তাকিনদের জন্য বানিয়েছেন। ঈমানদারের জন্য আল্লাহ জাহান্নাম বানায়নি। ইমানদারের জন্য কি বানাইছেন? জান্নাত বানাইছেন। জাহান্নাম কার জন্য বানাইছেন? জাহান্নাম কাদের জন্য বানাইছেন? জি, কাফেরদের জন্য। সমগ্র পৃথিবীতে মানুষ দুভাগে বিভক্ত হয়, মুমিন না হয় কাফের, হয় ইমান আছে অথবা ইমান নাই, ইমান না থাকলে তো কাফের। আল্লাহ পাক সরাসরি বলছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই জাহান্নাম আমি বানিয়ে রেখেছি লিল কাফিরিন, কাফেরদের জন্য। জাহান্নামকে বানানো হয়েছে কাফেরদের জন্য, আর জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কাদের জন্য? ঈমানদারদের জন্য, মুত্তাকিনদের জন্য। এখন ইমানদার যদি বলে আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যেতে চাই, আল্লাহ পাক ইমানদারের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন আর কাফেরের জন্য জাহান্নাম বানিয়ে রেখেছেন। এখন ইমানদার যদি কয় না আমি জান্নাতে যেতে চাই না, আমি জাহান্নামে যাব, তা আল্লাহ পাক কি করবেন? এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকেও যারা ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় এদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন। ইমানদারও জাহান্নামে যাবে, কেন যাবে? এরা ইচ্ছা করে যাবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে ব্যাখ্যা করে দিয়েছেন কোন কাজ করলে জান্নাতে যাবে, কোন কাজ করলে জাহান্নামে যাবে। এখন কেউ যদি ইচ্ছা করে কয় না আমি জাহান্নামের কাজগুলো করব, তাহলে সে ইচ্ছা করে জাহান্নামের দিকে রওনা দিছে। এটা তো আল্লাহ তাকে জাহান্নামে যাওয়ার জন্য বলেন নাই, আল্লাহ দেখাই দিছে যে এইদিকে গেলে জান্নাত, কিন্তু সে জান্নাতে যাবে না, সে ইচ্ছা করে যেতে চায় জাহান্নামে। এই জন্য আল্লাহ পাক ইমানদারদেরকে জাহান্নামে দিবেন, কিন্তু জাহান্নাম আল্লাহ পাক ইমানদারদের জন্য বানান নাই। জাহান্নাম বানাইছেন আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলতেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাহ, হে ইমানদাররা নিজেদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের আহালদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও, জাহান্নাম থেকে বাঁচাও, প্রথম নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহালকে বাঁচাও। নিজেকে না বাঁচাই আবার আহালকে বাঁচানোর জন্য ব্যস্ত হইও না। আল্লাহর অনেক বান্দা দেখা যায় নিজে গোশ খায়, নিজে কি খায়? গোশ খায়। নিজে গোশ খায়, বাড়ি বানায়, গাড়ি বানায়, কত সম্পদ বানায়, বানানোর পরে পরিবার পরিজন জন্য এগুলা রেখে যায়। পরিবার পরিজন দুনিয়াতে আরামে তার রেখে যাওয়া বাড়ির মধ্যে, তার রেখে যাওয়া গাড়ির মধ্যে, তার রেখে যাওয়ার সম্পদের মধ্যে বসবাস করে, ভোগ করে, কিন্তু ওই আল্লাহর বান্দা নিজে জাহান্নামে চলে গেছে। আল্লাহর বান্দা নিজেরে জাহান্নাম থেকে বাঁচায় নাই, পরিবারের সম্পদ বাড়াইতে গিয়ে, পরিবারের ভোগ বিলাস বাড়াইতে গিয়ে, পরিবারের আনন্দ বাড়াইতে গিয়ে নিজেকে সে জাহান্নাম মুখী করে ফেলছে। নিজের খবর নাই, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে এই খবর নাই, সে পরিবার নিয়ে ব্যস্ত হয়ে গেছে, পরিবারের চাহিদা মিটাইতে গিয়ে নিজেকে জাহান্নামে করে ফেলছে। এই জন্য দেখেন আল্লাহ পাক আমাদের কেমন বন্ধু, আমরা যাতে এটা ভুলে না যাই যে আমারে বাঁচাইতে হবে, এটা যেন না বলি। যেন আল্লাহ পাক আগে বলতেছেন কু আনফুসাকুম, ও ইমানদার বান্দারা আগে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, অন্যদেরকে পরে, আগে নিজেকে বাঁচাও। আল্লাহর জমিনে দেখবেন মানুষের একটা অভ্যাস, মানুষ নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচায় না, অন্যরে বাঁচানোর জন্য ব্যস্ত, অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য যে ব্যস্ত, নিজের মধ্যে ওই ব্যস্ততা নাই নিজেকে বাঁচানোর জন্য। বলে যে ভাই দেখেন সমাজে কি অবস্থা, সমাজের মানুষ কষ্ট করতেছে, অমুক বিপদে আছে, অমুক সমস্যা আছে, অমুক জুলুমে আছে, এটা দূর করতে হবে, এটা দূর করতে হবে, কিন্তু নিজের মধ্যে মুখে দাড়িটা নাই, নিজে দাড়ি রাখার খবর নেই। দাড়ি না রাখলে কি গুনাহ হয়? কথা কয় না, মনে সাফ করে গুনাহ হয় না নাকি? গুনাহ হয়। কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়, হারাম, দাড়ি কাটা হারাম, কবিরা গুনাহ হয়। তাহলে নিজে কবিরা গুনাহ করতেছে, কবিরা গুনাহ করলে অবশ্যই কবিরা গুনাহ শাস্তি আপনাকে পাইতেই হবে, তওবাবিহীন যদি মারা যান এই কবিরা গুনাহ থেকে তাহলে আপনাকে শাস্তি ভোগ করতে হবে। নিজে জাহান্নামের দিকে যাচ্ছে এটার খবর নাই, নিজের টাকনুর নিচে কাফড় এটার খবর নাই, নিজের পাঁচ ওয়াক্ত সলাত বা জামাত আদায় করতে হবে এটার খবর নাই, কিন্তু অন্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মহাব্যস্ত। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন বলেন বান্দা কু আনফুসাকুম, আগে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের ভিতরে দিন কায়েম করে ফেল, তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত তোমার এই ইসলামী রাষ্ট্রটাকে কোরআন সুন্নার আলোকে সাজাই ফেল, আগে তোমার কোরআন সুন্নার আইন কানুন দিয়ে তোমার ভিতরে 100% ইসলামের রাষ্ট্র বানাই ফেলো, এটা একটা ইসলামের রাষ্ট্র হয়ে যাবে। তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত নিজের ইসলামের রাষ্ট্র বানাইতে পারলা না, নিজের ভিতরে দিন কায়েম করতে পারলা না, নিজের পরিবারে দিন কায়েম করতে পারলা না, তো সমাজে দেশে কেমনে করবা? আল্লাহ পাকের জন্য আগে স্মরণ করে দিচ্ছেন, কু আনফুসাকুম, আগে তোমার নিজেকে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো, নিজেকে রক্ষা করো। আল্লাহ পাক কোরআনে কারিমে আরেকটা আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে সম্বোধন করে বলেন, এই কাজগুলো যদি করো দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। যে কয়টা কাজের কথা তোমাকে আমি বলবো, এই কাজগুলো করলে দুনিয়াতেও সফল হবা আখেরাতেও সফল হবা। এক নম্বর কাজ হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমার ইমানটা ঠিক করো, ইমানটা বিশুদ্ধ করো। দুই নম্বর কাজ হলো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয় আল্লাহর তাকওয়া তোমার ভিতরে নিয়ে আসো। এই তাকওয়াটা হলো নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য। ফরজ ওয়াজিব কাজগুলো করো, হারাম কাজ থেকে বিরত থাকো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, শুধু নিজেকে ব্যস্ত হয়ে ফরজ কাজ করবা, হারাম থেকে বিরত থাকবা তা না, এর পাশাপাশি তুমি সুন্নাত মুস্তাহাব নফল আমল বেশি বেশি করো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে নফল ইবাদত বেশি বেশি করো, নফল নামাজ পড়ো, নফল রোজা রাখো, নফল সদাকা করো, নফল হজ করো, নফল উমরা করো, খালি ফরজ করে বসে থাকিও না। ওয়াজাহিদু ফি সাবিলিহি, যখন তোমার ভিতরে তাকওয়া চলে আসছে, তোমার ভিতরে নফল ইবাদত বন্দেগি করার উৎসাহ এসে গেছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, তারপরে দুনিয়ার মানুষকে সমাজকে অন্য মাজলুম মানুষকে বাঁচানোর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করো, তাহলে আগে নিজেকে বাঁচানোর পরে অন্যকে বাঁচানোর চিন্তা করবা। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে এই বান্দা দুনিয়াতেও সফল আখেরাতেও সফল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথম স্মরণ করায় দিচ্ছেন, কু আনফুসাকুম, বান্দা তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ইমানদাররা নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ো, নিজের প্রতিদিনের হিসাব নিকাশের দিকে গভীরভাবে লক্ষ্য করো, নিজের দিকে মোরাকাবা করো, নিজেকে নিয়ে আত্মপর্যালোচনা করো। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি আল্লাহর হুকুম কতটুকু পালন করছো, আল্লাহর নাফরমানি কতটুকু করছো, সন্ধ্যাবেলায় ঘুমানোর আগে তুমি বসে বসে নিজের মোরাকাবা করো, নিজের হিসাবটা নিজে লও। নিজের হিসাব নিজে নিলে তোমার পরকালে আখেরাতে হিসাবটা সহজ হয়ে যাবে। কিন্তু দেখা যায় আমরা নিজের হিসাব নিজে নিই না, দোকানে গিয়ে শুধু গীবত করতে থাকি, সমালোচনা করতে থাকি, অমুকের বাড়ির এই হয়েছে, অমুকের ছেলের এই হয়েছে, অমুকের মেয়ের এই হয়েছে, অমুকের বউয়ের এই হয়েছে, এসব খোঁজ খবর, কিন্তু নিজের খবরটা নিজে নিই না। নিজে কতটুকু জাহান্নামের দিকে যাইতেছি, কতটুকু জান্নাতের দিকে যাইতেছি, কতটুকু আমল আল্লাহর সন্তুষ্টির জন্য করেছি, কতটুকু আমল আল্লাহর নাফরমানের জন্য করেছি, এই হিসাব নিকাশগুলো কোনোদিন নিয়ে খাতা নিয়ে বসি নাই। এমনকি আমার ভাইরা এবং বোনেরা, আমার আপনার ভিতরে কয়টা কবিরা গুণা আছে এই হিসাবটাও এখনো বাহির করি নাই। আমি যদি এখানে জিজ্ঞাসা করি, ভাই আমরা কয়জনে হিসাবটা বাহির করছি যে আমি কয়টা কবিরা গুণা করি, কবিরা গুণা করার না এরকম কোনো ভাই আছেন এখানে? একজনে হাত তোলেন তো যে আমার একটা কবিরা গুণাও নাই, আছেন যে একজন পাওয়া গেছে, আমাদের একজন ভাই পাওয়া গেছে উনার একটা কবিরা গুণাও নাই, তবে আমারও কবিরা গুণা আছে, আমাদের সবাই আছে। যেহেতু ভাই বলছেন উনার নাই, উনি ছাড়া আমাদের সবার কি আছে, কবিরা গুণা আছে, কবিরা গুণা 100 উপরে কবিরা গুণা। কবিরা গুণা কয়টা এটাও তো আমরা অনেকে জানি না। কবিরা গুণার একটা বই আছে, ইমাম আজ-জাহাবি রহমতুল্লাহ এর এই বইটা কিনে নেবেন, কিনে নিয়ে কবিরাগুলোকে নিয়ে বাড়িতে বসে খাতা নিয়ে বসবেন, এক নম্বর কবিরা গুনা, দুই নম্বর কবিরা গুনা, তিন নম্বর কবিরা গুনা, চার নম্বর কবিরা গুনা, পাঁচ নম্বর কবিরা গুনা, এই কবিরা গুনাগুলো নিয়ে বসেন। আর আমার আপনার ভিতরে নিজের ভিতরে কয়টা কবিরা গুনা আছে বের করে ফেলান, এই হিসাবগুলো তাড়াতাড়ি করে ফেলা দরকার। কারণ মালাকুল মওত কোন সময় আসে আমরা কেউ জানি না। মালাকুল মওত এসে গেলে যদি বলি মালাকুল মওত আপনি একটু বসেন, আমি আমার হিসাব নিকাশটা করে নিই, আমার তাওবার কাজটা এখনো করি নাই, আমার তাওবার কাজটা একটু করে আসি, মালাকুল মওত বসে থাকবে? যদি বলি শুনেন আপনি কি খাইতে চান, ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, মেহমানদারি করি, আপনি বসেন, বসবে? বসবে না। এই জন্য মালাকুল মওত আসার আগে আগে আমার আপনার হিসাবটা আমি আপনি বের করে ফেলা দরকার, কয়টা কবিরা গুনাহ আছে এটা বের করে ফেলান। কারণ কবিরা গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে, কবিরা গুনার কারণে জাহান্নামে যাওয়া লাগবে যদি কবিরা গুনাগুলো থেকে খালেজ ভাবে তওবা না করে মারা যায়। তাহলে তওবা করতে হবে, তওবা করতে হলে কিসের থেকে তওবা করবেন, গুনাহ কোনটা এটাই যদি না জানি তো তওবা করব কিভাবে? এজন্য আগে আমাদেরকে খালেজ ভাবে তওবায়ে নসুহার জন্য নিজের হিসাব বের করতে হবে। এক লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, মাতাসাআহ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? এক লোক এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, মাতাসাআহ কিয়ামতটা কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওয়া মা যা আদাতালাহা, কিয়ামত তো আল্লাহ রাব্বুল আলামিন এক সময় না এক সময় করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছেন, আমি দুনিয়াতে এসে গেছি, আমি নিজে আসা মানি কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামতটা সামনে, কিয়ামত যে কোনো দিন হবে। ওয়া মা যা আদাতালাহা, তবে কিয়ামত যদি হয়ে যায় তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ, তোমার প্রস্তুতিটা কি? কিয়ামত কবে হবে ওই খবর দরকার নাই, তোমার খবরের দরকার হলো তুমি কি রেডি করছো, কি প্রস্তুতি করছো, কারণ কিয়ামত তো আজকে হোক আর কালকে হোক হইব, তো কিয়ামত কবে হবে আমার ওই চিন্তা ওই গবেষণার দরকার নেই, আমার দরকার হইলো কিয়ামত যখনই হোক ওই কিয়ামতের ময়দানের জন্য আমার প্রস্তুতি কি হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ওই সাহাবীকে উত্তর দিচ্ছেন, ওয়া মা যা আদাতালাহা, ও সাহাবী তুমি তোমার কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়ে রেখেছ। কিন্তু দেখা যায় আমাদের প্রস্তুতির খবর নাই, অনেকে কিয়ামত নিয়ে মহাব্যস্ত হয়ে গেছে, অনেকে ইমাম মাহাদির জন্য বসে রয়েছে, কেউ দাজ্জালের জন্য বসে রয়েছে, কিন্তু দাজ্জাল যদি আসি যায় ইমান রক্ষা করতে পারবে কিনা ওই খবর নাই। দাজ্জাল এসে গেল ধরেন, যে কোনো দিন তো আসবে, যে কোনো সময় আসবে, এক হাজার বছর পরে আসুক, একশো বছর পরে আসুক, পাঁচশো বছর পরে আসুক, আসবে তো। এখন যদি এসে যায়, যখন এসে যাবে আমি আমার ইমানটা রক্ষা করতে পারবো কিনা, আমি আমার ইমান সহি করছি কিনা, আমার ইমান বিশুদ্ধ করছি কিনা, আমার ইমানে তাওহিদ আছে কিনা, আমার ইমানে কোনো শেরেক আছে কিনা, এগুলোর কোনো খবর নেই। অনেকে অপেক্ষা করে যে দাজ্জাল আসতেছে, মাহাদি আসতেছে, অমুক আসতেছে, এগুলোর কোনো খবরের দরকার নেই, দরকার হলো কি নিজের প্রস্তুতি। ওয়া মা যা আদাতালাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিয়ামত কত শ বছর পরে হবে, কখন হবে, এগুলো কিচ্ছু বলেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া মা যা আদাতালাহা, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নির্দেশনাটা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, হে ঈমানদাররা তোমরা তোমাদের নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই আয়াতে কারিমার আলোকে যত জিনিস খাইলে, পান করলে, ব্যবহার করলে মানুষের শরীরের ক্ষতি হয় সব জিনিস হারাম। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। যেই জিনিস খাইলে, যেই জিনিস পান করলে, যেই জিনিস ব্যবহার করলে মানুষ মৃত্যুর দিকে ধাবিত হয়, রোগাক্রান্ত হয়ে যায়, ওই জিনিস পান করা, খাওয়া, ব্যবহার করা মুমিনের জন্য হারাম। তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেরা নিজেদেরকে বাঁচাও, দুনিয়াতেও নিজেরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করো, আখেরাতেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই জন্য ধূমপান করা জায়েজ মনে হয় নাকি? ধূমপানের উপকার কয়টা? ধূমপান করলে, সিগারেট খাইলে, বিড়ি খাইলে, জর্দা খাইলে, তামাক খাইলে উপকার আছে না? উপকার একটাও নাই, একটা উপকারও নাই। আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোন ডাক্তার, এমন কোন চিকিৎসা বিজ্ঞানী আসেন নাই যিনি বলছেন যে সিগারেট খাওয়ার 5টা উপকারিতা আছে, ধূমপান করলে 3টা উপকারিতা আছে, তামাক খাইলে এই উপকার আছে, জর্দা খাইলে এই উপকার আছে, এইরকম চিকিৎসা বিজ্ঞানী আজ পর্যন্ত জমিনে আসে নাই। যত ডাক্তার, যত চিকিৎসা বিজ্ঞানী, যতজন আসছেন সবাই গবেষণা করে করে একটা কথা বলছেন, এগুলা খাইলে মানুষের শরীরে ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। এজন্য এগুলো সব মুমিনের জন্য হারাম, মুমিনের জন্য এগুলো বৈধ না। মদ খাওয়া কেন? মুমিনের শরীরে এটার কোনো উপকার করে না, এটার শুধু ক্ষতি করে। যে জিনিস মুমিনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, ক্ষতির দিকে নিয়ে যায়, আল্লাহ বলছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে রক্ষা করো, নিজেকে নিজে বাঁচাও। ওয়া আহলিকুম নারা, আহালকেও বাঁচাও, নিজেকেও বাঁচাও, তোমার অধীনস্থ আহালকেও বাঁচাও। কারণ স্ত্রী ছেলে মেয়ে এরা আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আমানত, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে প্রশ্ন করবেন। তুমি যদি বলো সে তার ইচ্ছা যেভাবে চলুক, তার হিসাব সে দিব, আমার হিসাব আমি দিব, এই কাজ হবে না। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জেনে রাখো তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল, তার অধীনস্থ যারা আছে এদের সম্পর্কে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আর রাজুলু রাইন আলা আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন আহলিহি, প্রত্যেকটা ব্যক্তি তার আহালের উপরে দায়িত্বশীল, তার আহাল সম্পর্কে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। আপনি মসজিদে 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাকবীরে উলার সাথে প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় করেন, আপনার আমার স্ত্রী যদি বেপর্দা রাস্তায় ঘোরাফেরা করে, বেপর্দা মার্কেটে মার্কেটে ঘোরাফেরা করে, আপনি মনে করছেন আমি নামাজ পড়ে হজ করে জান্নাতে চলে যাব, কিন্তু আপনার নাম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন দাইয়ুস। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুস, দাইয়ুস কোনোদিন জান্নাতের দ্বারের কাছে যাবে না। আপনি অনেক নামাজ পড়ছেন, অনেক হজ করছেন, অনেক ইবাদত করছেন, সব করেও আপনি দাইয়ুসের খাতা নাম রয়ে গেছে, কারণ আপনার আহালকে আপনি দ্বীনের আওতায় আনতে পারেন নাই। আহালকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতেই হবে, এটা ফরজে আইন। প্রত্যেক মুসলিম যদি তার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়, পরিবারটাকে একটা ইসলামী রাষ্ট্র বানায় ফেলায়, কোরআনের রাষ্ট্র বানায় ফেলায়, তো বাংলাদেশের পুরো বাংলাদেশে তো ইসলামী রাষ্ট্র হয়ে যায়। কি বলেন, ইসলামী রাষ্ট্র বানানোর জন্য আর কিছু করা লাগে? বাংলাদেশের প্রত্যেকটা পরিবার যদি একটা কোরআনের পরিবার হয়ে যায়, দ্বীনি পরিবার হয়ে যায়, প্রত্যেকে যদি তার পরিবারটাকে কোরআন সুন্নার আদলে গড়ে তোলে, তাহলে তো পুরো বাংলাদেশে ইসলামী রাষ্ট্র। আল্লাহ পাক আল্লাহর নবীদেরকে দিয়ে এই জিনিসটাই বাস্তবায়ন করে দেখিয়েছেন যে নিজেরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, আহালটাকে বাঁচাইতে হবে। আহালের উপরে আমার বল প্রয়োগ করার অধিকার আল্লাহ দিয়ে দিয়েছেন, আমার ছেলে মেয়েদের উপরে আমার বল প্রয়োগ করার অধিকার আছে, আছে না? মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সন্তানদেরকে নামাজের নির্দেশ দাও যখন তার বয়স 7 বছর। ওয়াদরিবুহুম আলাইহা ওয়াহুম আবনা ওয়াশার, 10 বছর হয়ে গেছে নামাজ পড়ে না, তার শাস্তি দাও, মারো।